তাফসীরে মাজহারিতে আছে ঘটনাটা, কঙ্করগুলো অবশিষ্ট কঙ্কর কি করবেন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা বললেন যে কাবা শরীফ নির্মাণ করার পরে যে ছোট ছোট কঙ্করগুলো আছে সেই কঙ্করগুলো তুমি ঠিককে মারো, ছিটকে মারো, ছুঁড়ে মারো। জিজ্ঞেস করলে নেই আল্লাহ আমি ছুঁড়ে মারলে কোথায় যাবে কতদূর, তাহলে তোমার দায়িত্ব ছুঁড়ে মারা, বাকি পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। যেন তাফসীরের কিতাবে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাবা সংস্কারের পর এই কঙ্করের দানা দুনিয়ার যে প্রান্তে যে জায়গা এক টুকরা হলেও পড়েছে সে জায়গা কিয়ামতের আগে একদিন হলেও একটা মসজিদ নির্মাণ হবে। এর থেকে বোঝা যায় যে মসজিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে শনাক্তকৃত জায়গা, আল্লাহ তাআলার প্রিয় জায়গায় বসে আল্লাহ তাআলার প্রিয় কিতাব কোরআনে কারীমের কিছু সংস্পর্শে থাকবার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসা 113 এবং 114 নম্বর আয়াত, আল্লাহ তাআলা দুটি আয়াতকে আগের আয়াতের সাথে সম্পৃক্ততা, কি সম্পৃক্ততা, সম্পর্কটা কি, আগের আয়াতগুলোতে মানুষের তেজ্য সম্পত্তি মিরাস যে আমরা বলি সে মিরাসের বিধান কি হবে, কে কতটুক পাবে সে বিষয়ে লম্বা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আলোচনা করার পর এই দুই আয়াতে আল্লাহ তাআলা এই আলোচনার গুরুত্ব কতটুক, এই যে বন্টন নামা আল্লাহ তাআলা দিলেন এই বন্টন নামার গুরুত্ব কতটুক সে বিষয়ে এই দুই আয়াতে বলতেছেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সীমা, যে আল্লাহ এবং আল্লাহর রসূলের আনুগত্য করবে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, এটা তাদের জন্য বড় সফলতা। আর যে আল্লাহ এবং আল্লাহর রসূলের নাফরমানি করবে আর আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা যারা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানে তারা স্থায়ী থাকবে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর কষ্টকর আযাব শাস্তি। এই হলো আয়াতের তর্জমা। আয়াতের সাথে একটু মিল আমরা স্পষ্ট বুঝে নিয়েছি যে আগে বলা হলো যে মিরাসের অমুক ব্যক্তি এতটুক পাবে, অমুক ব্যক্তি এতটুক পাবে, এই যে একটা বিধান আল্লাহ তাআলা এই বিধানের গুরুত্ব আরোপ করতেছেন এই দুই আয়াতে, যে আল্লাহ তাআলা যে সীমা রেখা দিয়েছেন এই সীমা রেখা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা কোনো ব্যক্তির জন্য জায়েজ নাই, যে করবে তার শাস্তি, যে এটা মানবে তার জন্য পুরস্কার। এর হলো আগে পরের আয়াতের মিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে সীমা রেখাগুলো কয়েকটা ভাবে কয়েকটা ভাগে বিভক্ত। এক হাদিসে আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতা, এর আগের হায়াত যে ইন্না মাহারিমাল্লাহ, যে আল্লাহ তাআলার কিছু সীমা আছে ওই সীমা রাখা তোমরা অতিক্রম করতে যেও না, যদি সীমা রাখা অতিক্রম করো তাহলে জেনে রেখো যে আল্লাহ তাআলা কিছু জিনিসকে স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন, আবার কিছু জিনিসকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আবার কিছু জিনিসকে আল্লাহ তাআলা উত্তম অনুত্তম, না করা ভালো, কেউ যদি করতে চায় করতে পারে কিন্তু না করা ভালো, এভাবে বলে দিয়েছেন। তবে যেটার ক্ষেত্রে আল্লাহ তাআলা সীমা রাখা বেঁধে দিয়েছেন ওই সীমা রাখার অতিক্রম তোমরা করো না, কেন এটা আল্লাহ তাআলার নির্ধারিত বর্ডার, এ তো হাদিস। এরপরে বলেন তোমরা বর্ডারের ধারে কাছেও যেও না, বর্ডারের ধারে কাছে গেলে হয়তো যে কোনো একসময় ওই বর্ডার অতিক্রম করে তুমি চলে যাবে। হাদিসের ভাষায় এরকম যে আল্লাহ তাআলার যে সীমা রাখা আছে ওই সীমা রাখার দূরে থাকো তোমরা, কারণ কারণ হলো এক দেশ থেকে আরেক দেশের একটা সম্পর্ক, নো ল্যান্ড নামে একটা জায়গা থেকে, না বাংলাদেশের না ভারতের, কারণ না, অর্থাৎ যদি একবার সীমাটা খুব বেশি কাছাকাছি হয়ে যেত তা হয়তো এই পাশের মানুষ ওই পাশে অতিক্রম করে যাওয়ার আশঙ্কা ছিল, ওই পাশের মানুষ এই পাশে আসার আশঙ্কা ছিল, কিন্তু মাঝখানে একটা বর্ডার দিয়ে দিয়েছে, বর্ডারের মাঝখানে এটা এদেরও জায়গা না ওদেরও জায়গা না, নো ল্যান্ড। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়তের বিধানগুলো যে আল্লাহ তাআলা যেগুলো হারাম করে দিয়েছেন, যে হারামগুলো বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, এ কথা বলেন নাই যে তোমরা জিনা করো না। জিনার ধারে কাছে যেও না মানে জিনার যেগুলো জিনিসকে তোমাকে এই অপকর্মের দিকে নিয়ে যায়, যে অপকর্ম থেকে তুমি দূরে থাকো, এরকম ব্যাখ্যা হলো। এটা আল্লাহ তাআলার যে সীমা রাখাগুলো অকাট্যভাবে নির্ধারিত, সেই সীমা রাখা অতিক্রম করা কোন মানুষের জন্য জায়েজ নেই। হ্যাঁ, করলে কি হবে, সে তো স্বাধীন মানুষ, করলে তার কি ফল, দ্বিতীয় আয়াতে বললেন। এক প্রকার তিন ধরনের জিনিসের কথা বললাম, একটা হলো আল্লাহ তাআলা অকাট্যভাবে বলে দিয়েছেন, দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলা না করার জন্য উৎসাহিত দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের বিবিদের কাছ থেকে আজল করতে চাই। আজল একটা মাসআলা, আরবি শব্দ, বাংলা ভাষায় বলতে হয় জন্ম নিয়ন্ত্রণের মতো পুরুষের বীর্যটা বাইরে ফেলে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা এত ভালো কাজ না, এটা থেকে তোমরা বিরত থাকো, এটা না করা ভালো। হাদিসের ব্যাখ্যায় বলতেছে এটা অকাট্যভাবে হারাম করে দিন, না করা ভালো বলতেছে, যারা এটা করবে না বা এটা ভালো। শরীয়তের এমন অনেক মাসলা আছে যে মাসলা আপনাকে বলবে আপনি এটা না করতে পারলে ভালো, এক ধরনের জিনিস। তো একটা হলো হালাল স্পষ্ট, আর একটা হলো হারাম স্পষ্ট, আর একটা হলো সন্দেহজনক জিনিস, দুর্বল জিনিস, সেটা থেকে বেঁচে থাকতে বলতেছে। এই যে তিন ধরনের জিনিসের মধ্যে দুই ধরনের জিনিস যদি বলা হলো হালাল আল হারাম, এটা অকাট্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত। ইবাদতের ক্ষেত্রে বলি, হালাল হারামের ক্ষেত্রে বলি, সম্পদের ক্ষেত্রে বলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু থাকে। সম্পদের ক্ষেত্রে মিরাস অকাট্য, দান সৎকার আল্লাহ তাআলার পক্ষ থেকে উৎসাহ দেওয়া হয়েছে, তবে বলা হয়েছে তুমি বেশি দান করে তোমার ওয়ারিসদেরকে তুমি নিঃস্ব গরিব বানিয়ে যেও না, তাদের জন্য সম্পদ রেখে যেও, এটা ইচ্ছাধিকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে অকাট্য, আর একটা হলো বান্দার ইচ্ছাধিকার। যারা বেশি সতর্ক থাকতে চায় তারা এই সন্দেহজনক জিনিস থেকেও দূরে থাকে, কারণ সন্দেহযুক্ত জিনিসে লিপ্ত হলে আস্তে আস্তে মানুষ হারামের দিকে চলে যায়। হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি শায়খ পীর, বিবাহের মজলিসে গেছেন, ওনাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে বিবাহ পড়ানোর জন্য, বিবাহ পড়ানোর জন্য ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। যখন বিবাহের মজলিসে বরকে আনা হয়েছে, বরের গায়ে যে শেরওয়ানি, উনি দূর থেকে দেখে বুঝে ফেলছেন, ধারণা হয়েছে যে এই শেরওয়ানি রেশমের কাপড়ের, রেশমি কাপড়ের, আর পুরুষের জন্য রেশমি কাপড় পরা জায়েজ নাই। আর ছোট বাচ্চা হোক বা দুলহা দুলহান হোক, এরা যদি না পরে অন্য যারা পরিয়ে দেবে এদের গুনাহ হবে, যারা এটাকে সমর্থন করবে এদের গুনাহ হবে। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি বড় মজলিস, বিবাহের মজলিস, এখন হুজুর বিবাহের জন্য খুতবা পাঠ করে বিবাহ পড়িয়ে দিবেন, এমন সময় উনি চেহারা লাল করে ওই জায়গা থেকে উঠে, ওনাকে যে রুমে আরাম করতে দেওয়া হয়েছে ওই রুমে ইনি বসে গেলেন। সবাই আশ্চর্য, খাদেম গেছে দৌড়ায়, হুজুর কি হলো, আপনি চলে আসলেন এই মুহূর্তে? হুজুর বললেন, তুমি ওই বরের কাপড়ে গায়ে হাত দিয়ে দেখো তো, ওই বরের কাপড়টা রেশমের কিনা? খাদেম এসে দেখছে সত্যি ওই বরের কাপড়টা রেশমের। হুজুর আরো বেশি রেগে গেছেন, আগে সন্দেহ থেকে পারছিলেন, সন্দেহ মনে করছিলেন, এখন খাদেমের দ্বারা যাচাই করার পর নিশ্চিত হয়ে গেছে হারাম। এখন যারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, একজন নবাব দাওয়াত নিয়ে গেছিলেন, বড় ধনী এক নবাব, তৎকালীন যুগের ভারতবর্ষের একজন নাম করা ব্যক্তি, নাম বলবো না, নাম করা ব্যক্তি, অত অপমান, উনি এত বড় হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে হুজুর বিবাহ না পড়ায় উঠে গেলেন। নবাব সাহেব গেছেন, হুজুর বলেন যে নবাব সাহেব আপনার মর্যাদা আপনার জায়গা ঠিক আছে, কিন্তু এই হারাম কাজে আপনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এই হারাম কাজে আপনি আমাকে শরীক করবেন, এই হারাম কাজে আমি সাহায্য করতে রাজি না। আমার শুরুতে সন্দেহ হয়েছিল যে হালকা রেশম আছে, এই সন্দেহের কারণে আমি ফিরে আসছিলাম, এখন দেখছি পরিপূর্ণ রেশমের যাচাই করে দেখেছি এই হারাম কাজে আমি লিপ্ত হতে পারবো না। আল্লাহ আল্লাহ বুজুর্গরা সন্দেহ থেকে বেঁচে থাকে, যেটা বোঝাচ্ছিলাম, হারাম থেকে অকাট্য ভাবে বেঁচে থাকে। এরপরে উনি আফসোস করে বললেন যে হারাম কাজের জন্য মানুষ দাওয়াত দেয় একে অপরকে, আর আপনারা আমাকে অনুনয় বিনয় করতেছেন এই হারাম কাজের অংশগ্রহণ করার জন্য, আমার দ্বারা কখনো সম্ভব হবে না। আল্লাহ রহমত করে। তখন এই নবাবের এক আত্মীয় লন্ডন থাকেন, লন্ডন থেকে ইনি এই বিবাহে শরিক হয়েছেন। লন্ডনের একটা শেরওয়ানি তার ছিল, ওটা রেশমের ছিল না। ওই নবাবের আত্মীয় লন্ডন থেকে আনা শেরওয়ানি তাড়াতাড়ি আনে, এনে যখন বরের গায়ে দিয়ে হুজুরকে সংবাদ দিয়েছেন, হুজুর ওই হারামের রেশম ওই বর থেকে এটা গায়ের থেকে খুলে হালাল একটা পরাই দেওয়া হয়েছে, এখন আপনি আসেন। বোঝাতে চাচ্ছি যে আল্লাহওয়ালা বুজুর্গগণ সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকেন, যাতে তারা হারামের মধ্যে লিপ্ত না হয়। আর যারা সাধারণ মুসলমান তাদের জন্য এমন হইতে হবে যে আমি তো সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করব, কিন্তু হারাম আমার সামনে আসলে এটা থেকে আমি বেঁচে থাকব। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে যখন ছোট বাচ্চা, রাস্তাতে আল্লাহ রাসূলের সাথে হেঁটে আসতেছে, রাস্তার একটা খেজুর পড়া, একটা খেজুর রাস্তায় পড়েছিল, সেই খেজুরটা উঠে ছোট বাচ্চারা মুখে দেয়, সে মুখে দিয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে আহ আহ হাদিসের শব্দ, আহ আহ যে আমরা থুতু ফেলে এভাবে তাকে থুতুর শিক্ষা দিয়ে তার মুখ থেকে ওটা বাইর করে দিলেন, বাইর করে দিয়ে বাসার থেকে ভালো খেজুর এনে তাকে দিলেন, দিয়ে বললেন যে আমরা হলাম নবীর পরিবার, তুমি নবীর পরিবার, আর নবীর পরিবারের জন্য সৎকার জাকাত এগুলো খাওয়া জায়েজ নাই, এই রাস্তায় পড়ে থাকা খেজুর হয়তো এটা সৎকার খেজুর হবে না, এটা জাকাতের খেজুর হবে। সন্দেহযুক্ত জিনিস থেকে কিভাবে বেঁচে থাকবে, এই হাদিসের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা উপরের আয়াতে বললেন যারা আল্লাহ তাআলার হুকুম মানবে, এই হুদুদ সীমা রেখা মানবে, এদের জন্য জান্নাতের পুরস্কার, আর যারা এই সীমা লঙ্ঘন সীমা রেখা অতিক্রম করবে, অমান্য করবে, এদের জন্য জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস দ্বারা দুইটা আয়াতের ব্যাখ্যা করেছেন যে অনেক মানুষ আছে নেককার পরেজগার সারা জীবন, উনি বলেন 70 বছর, সাবঈনা সানা 70 বছর ইবাদত করতেছে, কিন্তু শেষ জীবনে তার মিরাসের ব্যাপারে সম্পত্তির ব্যাপারে এমন একটা বেআইনি অনিয়মিত এমন একটা ফয়সালা দিয়ে গেছে, সেই ফয়সালার জন্য ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। আপনি সমাজে বহুত দেখলে পাবেন, বহুত পাওয়া যাবে, ছেলেকে মানুষ করতে পারি নাই, দোষটা তার, এখন ছেলে বাপ্পার খবর নেয় না, অথবা সমাজের কারণে ইত্যাদি কারণে খারাপ হয়ে গেছে, তার খবর নেয় না, কোনো কিছু দিকে রাগ করে এক ছেলেকে বঞ্চিত করার জন্য বাকি আরেকজনের জন্য লিখে দেয়, অথবা সম্পদের ক্ষেত্রে অনিয়মিত করে, অথবা গোনাহের জন্য অক্ষ করে দেয়, এমন কাজের জন্য অক্ষ করে গেছে যে কাজের জন্য কোনো সওয়াব হবে না, এবং সামাজিক কাজ যে কাজ গোনাহ হয়ে যেতে পারে। কি কাজ যুব সমাজের জন্য জায়গা অক্ষ করেছে, ক্লাবের জন্য, ক্লাব ভালোর কিছু নাই, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করলে ভালো, সামাজিক কাজের জন্য করলে ভালো, গুনাহের কাজের জন্য যদি করে যায়। এক আর এক ধরনের উল্টা হাদিসের দ্বিতীয় অংশ, একজন মানুষ 60 বছর 70 বছর ধরে গুনাহ করতেছিল, কিন্তু তার শেষ জীবনে এমন একটা ওসিয়াত করে গেছে যে ওসিয়াতের জন্য তার অতীতের সমস্ত গুনাহ এই ওসিয়াতের দ্বারা মাফ হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে আয়াতের। এরপরে উনি বলেন এই দুইটা আয়াত, এই দুইটা হাদিস বলার পরে বলেন যারা আগের অংশ যে ওসিয়াতের কারণে জাহান্নামের ফয়সালা, ওয়া লাহুম আযাবুম মুহিন, এই আয়াত উনি বলেন, যাদের ইচ্ছা এই আয়াত তেলাওয়াত করে নিও, আল্লাহ রাসূলের এই হাদিসটা শুনে নিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওসিয়াতের ক্ষেত্রে কেমন হয়, একজন মানুষ সরকারি চাকরি করতে ঘুষ খাইতেন, চাকরি জীবনে সরকারি চাকরি করলে বা ঘুষের দরবারে চাকরি করলে, এখন যে চাকরির অবস্থা আমরা সবাই জানি, একদিন এক জায়গা আছে এক লোক বলতেছে স্যালারি পায় 12,000, তবে 40,000 পরে, স্যালারি পায় 12,000, 40,000 পরে, এটা আমার জন্য নেওয়া যায় আছে, সবাই খুশি মনে দেয়, এটা ওনার জন্য নেওয়া যায় আছে, সবাই খুশি মনে দেয়। যারা আধুনিক মিডিয়ার সাথে জড়িত সবসময় দেখবেন যে টেবিলে টাকা সহ দুধুক যে ধরতেছে, 40 বছর 50 বছর চাকরি করছে, বুঝি নাই, ধুমছে খাইছে, বিল্ডিং বাড়ি গাড়ি সবকিছু করছে, এখন এই মানুষের যে হক গুলো নষ্ট করছে, এই নষ্ট হক যদি সে শোধ করতে যায় তাহলে তার দ্বারা তো একদিনে সম্ভব না, কিন্তু শেষ জীবনে একসময় আল্লাহ তাআলার ভয় দান করছে অন্তরে, অন্তরে ভয়, আখেরাতের ভয়, মানুষের হক নষ্ট করছে সে ভয় তার অন্তরে দান করছে, তার সম্পদের অঢেল পাহাড় জমা হয়েছে, এখন সে শেষ জীবনে বড় একটা অঙ্ক ভালো একটা কাজের জন্য দান করে যায়, সৎকা করে যায়, যে আমি তো এই সম্পদ মূল মালিককে পাবো না, চাকরি জীবনে এক একদিন যদি 5 জনের থেকে ঘুষ খাই, এক মাসে যদি 20 দিন অফিস করি, তো এক মাসে আমি 100 জন থেকে ঘুষ খাইছি, আর যদি রাস্তায় আমার ডিউটি থাকে তাহলে তো শেষ কত শত মানুষের হয়ে গেছি, টাকা খাওয়ার সিস্টেম তো সবাই জানে, অল্প দিন আগে 10 নম্বরে জোহরের নামাজের আগে ধরছে ট্রাফিক, ধরছে হেলমেট নাই না কি একটা কারণে, বলে হুজুর 500 টাকার কেস হয়, আপনিও বাঁচেন আমিও বাঁচি, আপনি আমিও কিছু খাই, 300 টাকা দেন, আপনার 200 টাকা পাইছে থাক, আমি কিছু বাঁচি খাই। আমি বললাম যা দেবো সরকার রে দেবো, আপনারা 1 টাকাও দিব না, পারলে কেস দেন নাহলে ছাড়েন, আমি জোহরের নামাজ পড়াবো না, হুজুর আমার কিছু দেন আমি ছাড়ে দিই আপনারে, আমরা 1 টাকাও আপনাকে দেবো না, আপনি কেস দেবেন এতে কাটতে আপনি যেটা পার্সেন্টেজ পাবেন সেটা পাবেন, 1 টাকাও আপনাকে দেবো না, সাথে আর একজন কেসে কি হয়েছে, তো হুজুরে হুজুর খুব শক্ত, যা হুজুরে ছাড়ে দেয়, অর্থাৎ যদি আমি এই জায়গায় 200 টাকা দিতাম তা আমিও গুণাগারের ভাগে হতাম, কারণ এই জায়গায় তো আমার পথ আছে, আমি দিতে রাজি, রাষ্ট্রীয় আইন মেনে আমি দিব, তুমি নাও সরকারের ফান্ডে যাক, এই টাকা আমার আমরা একসময় ভোগ করতে পারবো, তাকে সরকার দিবে 40% 20%, সেটা দিক সরকার তার শ্রমের কারণে, কিন্তু যে সে অনিয়মিত ভাবে নিচ্ছে, যেটা বলতেছিলাম যে ওসিয়াতের একটা অংশ এমন হয় যে তার জাহান্নামি থেকে বেঁচে সে জান্নাতে চলে যেতে পারে, জীবনের একটা অংশ বলতেছিলাম অনেক টাকা উপার্জন করেছে কোনো হিসাব নাই, কিন্তু আমাদের সমাজে তো মনে করে হজ করে আসলে আল্লাহ মাফ করে দিবে, ইঞ্জিনিয়ার ছিল আল্লাহ রাস্তায় মেন লম্বা সময় লাগায় আসছে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করবে কো না, আল্লাহর হক বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, খিলগাঁও স্টাফ কোয়ার্টার জামা মসজিদ, আমরা যখন মালিবাগ মাদ্রাসায় পড়ি দাওরা পড়ি, স্টাফ কোয়ার্টার জামা মসজিদের ইমাম খতিব আমাদের শিক্ষক ছিলেন, দুনিয়া থেকে বিদায় আবুল ফাতা ইয়াহিয়া, আমাদের বাংলাদেশের জন্য বড় একজন লেখক বড় আলেম, সকালবেলা হাঁটতে বেরেছি, এক ইঞ্জিনিয়ার সেবা অবসর, কেউ বা যারা এই পদে আছেন কেউ রাগ করেন না, বাস্তব ঘটনা সবাই তারা একরকম না, কিছু তো ব্যতিক্রম আছে, সকালবেলা হাঁটতে বেরেছে হাতে তসবি, হুজুরও হাতে তসবি না হাতে তসবি, পরে ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে হুজুর মানুষের আল্লাহর উপর তাওয়াক্কুল উঠে গেছে, তাওয়াক্কুল নাই এখন, মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করেই না, তাওয়াক্কুল বলতে কিছুই নাই হুজুর, সব টাকা টাকা টাকা টাকা, হুজুর বলে হ্যাঁ ঠিক করেছেন ইঞ্জিনিয়ার সাহেব, যদি জীবনে 40 বছর চাকরি করে, 6 তলা ওনার বাড়ি, 2টা বাড়ি 6 তলা, তা যদি জীবনে 40 বছর চাকরি করে 6 তলা বাড়ি 2-1টা করার পরে তারপরে শেষ জীবনে হাতে তসবি নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুলের বয়ান খুব করা যায়, ইঞ্জিনিয়ার সাহেব তো বুঝছে খাইতেছে কোথায়, হুজুর বলে যে চুপ হইতে আর কোনোদিন তাওয়াক্কুলের বয়ান আমার সামনে করে না, তাওয়াক্কুলের বয়ান হবে কখন, আমি হালালের উপর থেকে নিয়মের উপর থেকে এটা করব, আমি অনিয়মিত করে আর একজনে তাওয়াক্কুলের বয়ান করবে, এটা তো সহি না, আমাদের সমাজের মানুষ এই মানুষের হকের ব্যাপারে বিন্দু মাত্র কোনো পরোয়া করে না, হক ইচ্ছা মতো ভোগ করার পরে সে জীবনে এসে কিছু নামাজ রোজা করে শারীরিক ইবাদত করে মনে করে আমি আর্থিক ইবাদত থেকে মুক্ত হয়ে গেছি, কখনো না, গত সপ্তাহে বলেছিলাম তাফসিরে এক দানেক সম্পদের জন্য 1 দিরহামের 6 ভাগের 1 ভাগ, এক দানেক সম্পদের জন্য সর্বনিম্ন মত যেটা আছে 70 রাকাত নামাজ যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে এমন সম্পদ ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে, আমি যে অবৈধ সম্পদের পাহাড় তুলছি এই পাহাড় রেখে যাচ্ছি কে ভোগ করতেছে, সবের কাছে ভোগ করছি না, অরেঞ্জ ভোগ করতেছে, ছেলেমেয়েরা ভোগ করতেছে, তারা তো একটু দিল্লি থেকে নিয়ে মেলাদ মাহফিল করে শেষ করবে আমার আমল নামা, আমার আমল নামা তো আর কিছু যাবে না। কিন্তু আমি যে আরেকজনের ঋণ হয়ে যাচ্ছি, এখন যদি ওই মালিকরে আমি না পাই, মালিকরে পাচ্ছি না, কিন্তু আমি এই আখেরাত থেকে, আখেরাতের দায়ী থেকে বাঁচার জন্য আমি একটা বড় একটা সম্পদ, ভালো কোনো জায়গা দিনের কাজে সৎকায় জারিয়া হয় এমন একটা কাজে দিয়ে গেলাম, এই দেওয়ার কারণে জাহান্নামি ওই যে আমি যে দায়ী ছিলাম ওই দায়ী থেকে চিরস্থায়ী মুক্তি হয়ে জান্নাতের পায়খানা হয়ে যেতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা এই আয়াতের, অনেক মানুষ জাহান্নামি থাকে 70 বছর জাহান্নামি হিসাবে থাকে দুনিয়াতে, কিন্তু জীবনের একটা অংশ সে এভাবে অন্যায় করার পর শেষ জীবনে এমন একটা কাজ করে যে এমন একটা ওসিয়াত করে, ওসিয়াত করার ওসিলায় তার জাহান্নামী থেকে সে মুক্তি পেয়ে যায়। হযরত মাওলানা সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির শুনেছি সাহারানপুর মাদ্রাসায় উনি বেতন নিতেন, বড় বুজুর্গ ছিলেন, শেখ জাকির রহমতুল্লাহ আলাইহির পীর, এতে বোঝা যায় যে কত বড় বুজুর্গ মানুষ। মাদ্রাসার বেতন নিতেন এবং খুব সতর্কতার সাথে জীবন কাটাতেন। কত সতর্কতা, মাদ্রাসার টেবিলে দুই টুকরা, দুইটা প্যাড এবং দুইটা কলমদারি থাকতো, ডান পাশে একটা বাম পাশে একটা, ডান পাশের তার প্যাড এবং কলমদারি দ্বারা মাদ্রাসার কাজে লিখতেন, বাম পাশের প্যাড এবং কলমদারি দ্বারা নিজের ব্যক্তিগত কাজের জন্য লিখতেন, এত সতর্ক থাকতেন উনি। কিন্তু শেষ জীবনে মরার আগে যত কিতাব, অনেক কিতাব ওনার ছিল, যত কিতাব ছিল সব কিতাবগুলো মাদ্রাসায় দান করে গেছেন, যে মাদ্রাসার হকের ক্ষেত্রে যদি আমি কিছু ঋণ থেকে থাকি তা হাসরের ময়দানে যেন আমি মানুষের ঋণ না হয়ে যায়, এজন্য সম্পূর্ণ সম্পদ আমি মাদ্রাসায় দান করে গেলাম। এই যে মানুষ সীমা লঙ্ঘন, অতি সীমা রেখা অতিক্রম করতে করতে সে যাই কোথায় তার খবর থাকে না, যেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের দ্বিতীয় অংশে বলতেছেন, ওমাইয়া আতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে অমান্য করবে, কিভাবে অমান্য করবে, ওয়াতাআদা হুদুদা, আল্লাহ তাআলার সীমা রাখা অতিক্রম করবে, যে সীমা রাখাগুলো অকাট্য, যেটা বলেছি হালাল এবং হারাম স্পষ্ট ছিল কিন্তু আমি সেটা মানতে পারি নাই, অতিক্রম করে চলে গেছে, ইউদখিলুহু নারান খালিদা, যে সে জাহান্নামে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবে, জাহান্নামে সে অনেক দিন থাকতে হবে, ওয়ালাহু আযাবুন মুহিন, এবং তার জন্য থাকবে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর শাস্তি, কষ্টকর এবং লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহওয়ালা বুজুর্গদের কথা বলতেছিলাম যে বুজুর্গরা সামান্য জিনিস থেকেও বেঁচে থাকে, এক্ষেত্রে আগে বুঝতে হবে যে যে কোনো জিনিস থেকে যে আমি ছোট গুণা করব বা ছোট গুণা থেকে বেঁচে থাকবো কেন, ছোট ছন্দযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে এই জন্য যাতে ছন্দযুক্ত জিনিস আমাকে বড়টার দিকে না নিয়ে যায়। ইবাদতের ব্যাপারও আল্লাহওয়ালা বুজুর্গরা মুস্তাহাব সুন্নাতকে শক্তভাবে ধরেন কেন, সুন্নাত বা মুস্তাহাবকে শক্তভাবে ধরলে এই ব্যক্তি থেকে কখনো ফরজ ছোটে না। উদাহরণ দিলে বুঝে আসবে, যে ব্যক্তি নামাজের আগে সুন্নাতের খুব গুরুত্ব দেয় যে নামাজের আগে সুন্নাত পড়বে, এই ব্যক্তির মাঝে মাঝে সুন্নাত ছুটবে কিন্তু তাকবীর উলা ছুটবে না, তাকবীর উলা ছুটবে না, জামাত তো ছুটবেই না। আর যে ব্যক্তি মনে করে সুন্নাত একটু আগে গেলে পড়বো, না হলে পরে পড়ে নেব, তবে তাকবীরুল্লাহ অবশ্যই আমি ধরবো, যে ব্যক্তি তাকবীরুল্লাহর প্রতি গুরুত্ব দেয় এই ব্যক্তির তাকবীর উলা ছুটবে কিন্তু জামাত ছুটবে না। যে ব্যক্তি মনে করে যে তাকবীরুল্লাহ আবার কি জিনিস, জামাতে দলি তো হয়, আচ্ছা এক গ্রুপের মানুষ নামাজ পড়লেই তো হয়, এই সমস্ত ব্যক্তিদের সুন্নাতও ছুটবে, তাকবীর উলাও ছুটবে, জামাত মাঝে মাঝে ছুটবে। আর যে ব্যক্তি মনে করে যে জামাতের কি দরকার, নামাজ পড়লেই তো হয়, এই ব্যক্তির নামাজ ছুটবে অহরহ। এই চারটা কথা যদি মনে থাকে সমাজে জরিপ করে দেখবে, যেন আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা ছোট নেকিও ছাড়েন না এবং ছোট গুণাকেও সুযোগ দেয় না, গুণা আজকে আমি ছোটটা করতেছি এই গুণা আমাকে কালকে বড়টার থেকে নিয়ে যাবে। তালবিস ইবলিসের, তালবিস ইবলিস নাম আরবি একটা কিতাব আছে, বাংলায় নাম দেওয়া হয়েছিল শয়তানের ডায়রি, শয়তানের ডায়রি, শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় গোমরা করে। তালবিস ইবলিসে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শয়তানের সাথে এক বুজুর্গের দেখা, শিক্ষণীয় ঘটনা, বাস্তবতা ভিন্ন কথা, শয়তানকে ওই বুজুর্গ জিজ্ঞেস করে যে তুই মানুষকে ধোকা দিস, তুই মানুষকে গুমরা করিস, মানুষকে বিপদে ফেলিস। শয়তান বলে না আমি মানুষকে বিপদে ফেলি না, আমি গুমরা করি না। শয়তান কি করছে, মিষ্টির দোকান থেকে ওই এক ফোঁটা মিষ্টি নিয়ে দরজায় লাগাই দিল, দরজায় লাগাই দেওয়ার পর ওই মিষ্টি খাওয়ার জন্য আসছে ছোট পোকা মাছি, মাছিকে খাওয়ার জন্য আসছে টিকটিকা, টিকটিকাকে খাওয়ার জন্য আসছে বিড়াল, বিড়াল যখন টিকটিকি খাইতে আসছে, তখন ওই বিড়ালকে ধাবা করার জন্য মিষ্টির দোকানের ওয়ালার কুকুর ছিল, কুকুর লাগছে বিড়ালের পেছনে। এখন মিষ্টির দোকানওয়ালার কুকুর যখন আসছে বিড়ালকে ধাবা দিয়েছে, বাড়িওয়ালার কুকুর ছিল, বাড়িওয়ালার কুকুর এসে দিয়েছে ধাবা। দুই কুকুর যখন বিড়ালে ধাবা দিয়েছে, এক কুকুর আর এক কুকুরের সাথে লাগছে মারামারি। মারামারি লাগলে মিষ্টির দোকানওয়ালা ওই মিষ্টির দোকানের ঝাঁপ ঠেকানোর জন্য যে বাস থাকে, এই ঝাঁপের বাস নিয়ে বাড়িওয়ালার যে কুকুর, কুকুরের দেশে জোরে একবার কুকুর খুব জোরে যখন আওয়াজ করছে, বাড়িওয়ালা উপর থেকে নেমে এসে মিষ্টির দোকানওয়ালার সাথে লাগাইছে ঝগড়া। ঝগড়া লাগাই সে জায়গায় দুইজন খুন। এখন ইবলিস বলে, দেখো অপরাধ কার আমার, আমার তো অপরাধ না। ইবলিসের কাজ হলো একটু মিষ্টির ফোঁটা দিয়ে দেয়, একটু মিস কল দেয়, শুধু মিস কল। এখন মোবাইলের যুগ, একটু এসএমএস দিস, উনি এসএমএস এর আবার উত্তর দিয়ে দিচ্ছে, এই শুরু হয়ে গেছে। ওই মিষ্টির ফোঁটা দিয়েছিল শুরুতে। আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন যে ভাই, এই সামান্য গুণা থেকে বেঁচে থাকেন, সামান্য গুণা থেকে বেঁচে থাকলে বড় গুণা থেকে বাঁচতে সহজ হবে, সীমা লঙ্ঘন হবে না আপনার। আর যদি সামান্য গুণাকে গুণা না মনে করে, ছোট মনে করে যদি বান্দা করতে থাকে, তাহলে ওই মিষ্টির দোকানের এক ফোঁটা রসের মতো শেষ পর্যন্ত হত্যার দিকে চলে যায় বান্দা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বড় বড় গুণার ব্যাপারে এ কথা বলেন না যে তুমি এই গুণা করে না, বলেছেন এই গুণার ধারে কাছেও যেও না। গুণার ধারে কাছে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করতে হয়, সে সমস্ত কাজও তুমি করো না। সীমা লঙ্ঘন করা থেকে বাঁচার জন্য যেটা উচিত, মুত্তাকি পরহেজগার উচ্চ স্তরের মানুষ ছোট জিনিস থেকে বেঁচে থাকে, সীমা লঙ্ঘনের নো ল্যান্ড যেটা আছে সেটা থেকে দূরে থাকবে। আর যারা সাধারণ স্তরের মানুষ, সবসময় চেষ্টা করা যে আমি সঙ্গযুক্ত জিনিস থেকে বাঁচতে পারি আর না পারি, যতটুকু পারি বাঁচবো, কোন অবস্থায় যেন হারাম আমার ভিতরে না চলে আসে। আর যদি মনে করি না, হালাল হালাম বাস বিচার করার কি দরকার, এই আমাদের যুগ, এমনকি বাঁচা সম্ভব এটা, তাহলে অহরহ আমার ভিতরে হারাম ঢুকতে থাকে। আমি যদি বাঁচার চেষ্টা করি তাহলে আমার দ্বারা হবে, কম হবে। আর যদি বাঁচার চেষ্টা না করি তাহলে আমার দ্বারা বেশি হবে, তখন আস্তে আস্তে আমার সীমা লঙ্ঘন বেশি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই উপরের যে অকাট্য বিধানগুলোর ব্যাপারে বলতেছেন, এই বিধানের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করে না। আল্লাহ তাআলা যে অকাট্য বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো এভাবেই রক্ষা করতে হবে। যদি এভাবে রক্ষা করা হয় তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম অক্ষুণ্ণ থাকবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে, অকাট্য থাকবে। আমি উদাহরণ দিই, ছাদের রড কাটার মতো, বিল্ডিং এর ছাদের রড কাটে, রড 3 ফিট করে কাটতে হবে, গোল রিং বানানোর জন্য 3 ফিট করে রড কাটতে হবে। রড কাটার ক্ষেত্রে যদি এমন হয় যে 1 নম্বর রড কাটতেছে, 1 নম্বর রড মাপ দিয়ে 2 নম্বর রড কাটতেছে, 2 নম্বর রডটা দিয়ে মাপ দিচ্ছে 3 নম্বর রড, 3 নম্বর রডকে মাপ দিচ্ছে 4 নম্বর রড দিয়ে, এভাবে যদি দিতে থাকে, যদি একটা মাপকাঠি না বানায়, 1 নম্বরটাকে মাপকাঠি বানায়নি, যেটা বের হচ্ছে ওটা দিয়ে দ্বিতীয়টা কাটতেছে, 10 নম্বরটা দিয়ে 11 নম্বরটা কাটতেছে, তাহলে 100টা রড বের হওয়ার পর 1 নম্বর আর 100 নম্বরের মাঝে 2-3 ইঞ্চি ব্যবধান হয়ে যাবে, 2-3 ইঞ্চি ব্যবধান হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা অকাট্য বিধানের ব্যাপারে কোরআন ও হাদিসে এমন কিছু সীমা রেখা দিয়েছে, এই সীমা রেখার ক্ষেত্রে কোন ব্যক্তি সে যে স্তরে হোক না কেন, সে যদি এর সীমা লঙ্ঘন করে তাকেও আমি অনুসরণ করব না। যেন ইসলাম কোন ব্যক্তিকে অনুসরণ করার জন্য বলে কষ্টি পাথরে মেনে নিবে, কষ্টি পাথরে যাচাই করে তাকে মানবে, যাতে তোমার তার দ্বারা সীমা লঙ্ঘন না হয়ে যায়, যেই হোক না কেন। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, যিনি বালাকোটে শহীদ হয়েছিলেন, ইসমাইল শহীদ রহমতুল্লাহ বড় বুজুর্গ মানুষ ছিলেন, বিবাহের আগে উনি বড় পীর হয়ে গেছিলেন, ওনার শায়খ ওনাকে খেলাফত দিয়েছিলেন, বিবাহের পরে ওনার মসজিদে আসতে দেরি হয়ে যেত, কয়েকদিন সুন্নাত ছুটে গেছে। তখন ওনার এক মুরিদ বলছে, হুজুর আপনি কিন্তু আগে সুন্নাত পাবন্দির সাথে পড়তেন, এখন বিবাহের পরে কিন্তু আপনার থেকে সুন্নাত ছুটে যাচ্ছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী এর পরবর্তী বয়ানে ওই মুরিদকে শুকরিয়া জানিয়ে বললেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি ইসলামকে অকাট্য ভাবে রাখার জন্য তুমি আমাকেও দরকার হলে সতর্ক করেছ। ইসলাম যেটা অকাট্য ভাবে থাকবে, আল্লাহ তাআলা যে সীমা রেখা গুলো দিয়েছেন সেই সীমা রেখার ব্যাপারে কারোর সাথে আমার আপোষ নাই, এই সীমা রেখা আমি অতিরঞ্জিত, অতিরিক্ত, অতিক্রম করা কোনো অবস্থায় করব না। মাপকাঠি হলো আমার আল্লাহ তাআলার সীমা রেখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা অকাট্য সীমা রেখা গুলো মেনে চলবার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রশ্ন, হুজুর ছেলেরা ও মেয়েরা হাতে ঘড়ি কোন হাতে পরবে, এর জন্য শরীয়তে নির্দিষ্ট কোনো হুকুম আছে কিনা জানালে উপকৃত হব। আসলে ঘড়ি ডান হাতে বা বাম হাতে পড়া এমন কোন বিধান ইসলামে নাই যে ডান হাতে পড়া সুন্নাত, বাম হাতে পড়া সুন্নাতের খেলাফ, এমন না। তবে ডান হাতে পড়া হয় কয়েকটা দিক থেকে। এক নম্বর হলো, ডান হাতে পড়লে নামাজে বাঁধতে সুবিধা হয়, ঘড়ির যে উপরে যে ডায়ালটা আছে, যদি বাম হাতে ঘড়ি বাঁধা হয় তো ওটা যদি উপরে থাকে অনেক সময় ধরতে অসুবিধা হয়, ধরতে অসুবিধা একটা। দ্বিতীয় হলো, ডান হাতকে ইসলাম অগ্রাধিকার দিতে বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, মুসা তোমার হাতে কি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে কি। তার ডান হাতে সম্মান, লাঠিটারি ডান হাতে সম্মানজনক, যেহেতু ডান বামকে অগ্রাধিকার দিতে গেলে ডানকে আমরা অগ্রাধিকার দিই, সেটা দ্বিতীয়। তৃতীয় নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি, কোনো মুরব্বী ব্যক্তি, কেউ যদি আমার কাছে সময় জানতে চায়, তা বাম হাত উঁচু করে দেওয়া দেখাটা এটা হয়তো অনেকে অসুন্দর মনে করতে পারে, ইত্যাদি দিক লক্ষ্য করে সাধারণ মানুষ কেউ কেউ ডান হাতে পড়ে। কিন্তু ডান হাতে পড়াটা নেকি, বাম হাতে পড়া গুণা, ডান হাতে পড়তেই হবে, বাম হাতে পড়া যাবে না, এমন কিছু না। আর ছেলে মেয়েদের ক্ষেত্রে এই ধরনের কোনো আলাদা কোনো বাদ বিচার নাই। হযরত, যদি কোনো হাফেজ সাহেব শরীয়তের উপর চলে আর কোরআন শরীফ ইয়াদ রাখার জন্য তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করে, তারপরেও যদি কোরআন ভুলে যায়, তাহলে সে আজাবে গ্রেফতার হবে নাকি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন? চেষ্টা বলতে কোরআনের জন্য যে চেষ্টা বলা হয়েছে, হাফেজ হওয়ার পর নিয়মিতভাবে তেলাওয়াত করা এবং কোরআন ইয়াদ থাকে সেই পরিবেশে থাকা। হাফেজ হওয়ার পর যেমন আমাদের এদিকে মাহফিলের দিন শেষের দিন যিনি আমাদের দোয়া করেছিলেন, উনি সুন্দর একটা কথা বলেছিলেন যে এই হাফেজের কোরআনদেরকে তাদের সিনায় কোরআন রাখতে হলে তাদের ওই পরিবেশে রাখতে হবে। স্কুলে দিয়ে দিলাম, আলিয়া মাদ্রাসায় দিয়ে দিলাম, অন্য পরিবেশে দিয়ে দিলাম, এই পরিবেশে তাদের মধ্যে কোরআন থাকবে না। তা ভালো পরিবেশে আছি এবং সাধ্য মোতাবেক চেষ্টা করেছি, তারপর যদি স্মরণ শক্তি দুর্বল হওয়ার কারণে, কোনো কারণে যদি কোরআন মুখস্থ না থাকে, দেখে দেখে রিডিং পড়তে পারে, তাহলে এই ব্যক্তি হাসরের ময়দানে দায়ী হবে না। আর যদি কোরআনের সাথে সম্পর্কই নাই, শুধু রমজানে ইয়াদ রাখি, অন্য সময় আমল করি না, তেলাওয়াত করি না, তাহলে এই ব্যক্তি হাসরের ময়দানে হাফেজের মর্যাদা তো পাবেই না, বরং কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে। প্রশ্ন, নফসকে নিয়ন্ত্রণের উপায় কি? নফসকে নিয়ন্ত্রণের উপায় হলো চারটা উপায়, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি চারটা উপায় বাতাইছেন। এক নম্বর উপায় হলো, নিজে এটাকে ভালো মন্দ দিক জেনে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, যে নফস অহংকার আসতেছে আর একজনকে খারাপ মনে করে, সম্পদের লোভ, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, যে খারাপগুলো আছে সেই খারাপগুলো জেনে জেনে সেটাকে চিকিৎসা করার চেষ্টা করা। যদি এটা পারা না যায়, তাহলে কোনো এই নফসের কোনো ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের কাছে যদি যাওয়া না যায় তাহলে অন্য কোনো বন্ধুকে নিজের সংশোধনের জন্য নির্ধারণ করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসার জন্য নির্ধারণ করেছে। ভাই সালমান, ওনার বয়স তো বেশি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, আপনি যদি আমার কাছে অসুন্দর কোনো জিনিস দেখতে পান তাহলে আপনি আমাকে সংশোধন করবেন। তিন নম্বর পদ্ধতি, যে আমার আন্তরিক বন্ধু যারা আছে, আমি স্বামী হলি স্ত্রী, আমার যে থেকে আমি চাকরি করি, আমার আন্তরিক যে সমস্ত বন্ধুগুলো আছে এদেরকে বলে দেওয়া যে আপনারা যে দিকগুলো দেখবেন খারাপ, আমাকে একটু স্বাভাবিক হলে আমাকে কি সতর্ক করবেন, আমাকে দেখতে আমি খুব রাগ হয়ে গেলে আমি নিয়ন্ত্রণ রাখি না। তারা আমাকে পরবর্তীতে বললো, ভাই আপনার কিন্তু রাগ খুব বেশি, আপনি কিন্তু রেগে গেলে কি বলেন, কাকে বলেন, এটা কিন্তু আপনার চিন্তায় থাকে না। আমি যদি সংশোধন হতে চাই তার থেকে আমি সংশোধন হতে পারি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে এই দায়িত্ব দিয়েছিলেন, তিন নম্বর পদ্ধতি। চতুর্থ নম্বর পদ্ধতি হলো, খারাপ মানুষকে দেখে নিজে সংশোধন হওয়া। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ চারটা উপায় বাতাই যে, চারটা উপায়ের এক নম্বর নিজের সংশোধন করা, দুই নম্বর কোনো ডাক্তারের কাছে, আত্মার ডাক্তারের কাছে নিজেকে সঁপে দেওয়া, দুই, তিন নম্বর হলো বন্ধুকে সংশোধনকারী বানানো, সহকর্মী সহপাঠীকে, চতুর্থ নম্বর হলো অন্যকে দেখে নিজে সংশোধন হওয়া। এটা তবে আমাদের সমাজে এগুলো সম্ভব না। দ্বিতীয়টা সহজ, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক করে ওই বুজুর্গর থেকে সংশোধন হলে, তার থেকে কিছু অজিফা আমল নিয়ে করতে গেলে এটা সহজ হয়। কারণ হলো, রোগগুলো যাকে তারা সংশোধন করবো সেই তো রোগ, সেই তো রোগী। আমি যে হুজুরের কাছে যাবো সেই হুজুরের ভিতরে তো রোগ রয়েছে, তাহলে কিভাবে সংশোধন হবে? তো হুজুর ওষুধ জানে, হার্টের ডাক্তার যারা হার্ট অপারেশন করে এরাও তো অনেক হার্ট ব্লক হয়ে থাকে, এদের হার্ট ব্লক হয় না এমন তো না, এটা তো হার্ট ব্লক হয় কিন্তু এরা তো অপারেশনের সিস্টেম জানে। এখনের যুগের নিয়ম হলো আল্লাহওয়ালা বুজুর্গরা আপনি ওই আপনি যে মানের চান সব দিক থেকে ভালো হবে, ফেরেশতা সুলভ হবে, এরা তো মানুষ। তবে এদের কিছু অভিজ্ঞতা কিতাব পড়ে বুজুর্গদের থেকে শিখে এদের কিছু ওষুধ জানা আছে, কিছু অজিফা জানা আছে, কিছু আমল জানা আছে, কিছু জিকিরাজগার জানা আছে, এইগুলো নিয়ে নিয়ে যদি আমি সংশোধন হওয়ার চেষ্টা করি তাহলে আমার কুয়াত্তাটা নিয়ন্ত্রিত হবে। কিন্তু কুয়াত্তাটা নিয়ন্ত্রিত হলো কি হলো না এটা আমি বুঝবো না, আমার পাশের মানুষ বুঝবে। কিভাবে? আমি আগে সামনের কাতারে নামাজ পড়তে পারতাম না, এখন নিয়মিতভাবে নামাজ পড়তে পারি। আমার আগে দুনিয়ার লোক ছিল, দুনিয়া সামান্য একটু ছুটে গেলে আমার চেহারা খারাপ হয়ে যেত, আমি তার সাথে তার কিবত শেখাত এবং তার শত্রু হয়ে যেতাম। এখন আমার এগুলো সব রোগ দূর হয়ে গেছে, এগুলো হচ্ছে আমার কুয়াত্তাটা নিয়ন্ত্রিত হচ্ছে। এই দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো আমাদের জন্য সহজ, নামাজ তৃপ্তি সহকারে পড়তে পারি না, এর কারণ ও উত্তরণের উপায় কি? একই কথা, দিলের মধ্যে আল্লাহ তাআলা ধ্যান খেয়াল বসাতে হবে। নামাজ একাগ্র চিত্তে পড়ার জন্য আর একজন নেককার পরেজগারের সাথে আমার উঠা বসা সম্পর্ক হলে তখন আমার এটা হবে, এটা একদিনে হবে না। নামাজে মন বসা, নামাজে মজা পাওয়া, নামাজ একাগ্রতার সাথে পড়া একটা অনুশীলনের জিনিস, এটা একদিনের জিনিস না। এই অনুশীলন শুধু নামাজের অনুশীলন না, দিলের অনুশীলন, মনের অনুশীলন লাগে। এটা ওই আগের উত্তর, যদি কোনো ভালো মানুষের সাথে আমার সম্পর্ক হয় আমার নামাজের রং ধরবে। বর্তমান সময়ে আমরা ক্রিকেট খেলা দেখা ও এই বিষয়ে নিয়ে আলোচনা হরহামেশা করি, এক্ষেত্রে শুধু যুবকরা নয় বরং অনেক সুন্নতি লেবালধারী আছেন, এর ক্ষতিকারক দিকগুলো জানাবেন? দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, জরুরি বিভাগগুলো কি অবস্থায় আছে, আর খেলার পিছনে কত কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, একটা দিক দেখলেই থাকে। বিদ্যুতের সময় কত জায়গার কত ছাত্রদের লেখাপড়া নষ্ট করে বিদ্যুৎ ছিনিয়ে নিয়ে ওই জায়গায় শত শত পাওয়ারের বাল্ব দিয়ে খেলোয়াড়দের জন্য কি করা হচ্ছে, লাভটা কি? লাভটা হলো ওই বলে লাথি মেরে কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে, পরে উনি একাধিক বিয়ে করে এরপরে উনি জীবনটা শেষ করতেছে। এ কথা এমন হয়ে গেছে এখন বলতে গেলে হয়তো অনেকের কাছেই খারাপ লাগবে, কিন্তু বিবেকবানদের কাছে এটা খারাপ লাগবে। দেশ ও জাতিকে উন্নয়নের জন্য যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো কি যে সমস্ত দেশের এ সমস্ত খেলার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করতেছে সেই দেশগুলোকে অন্যান্য খাতগুলো পরিপূর্ণ, চিকিৎসা সেবা বলি, শিক্ষা সেবা, শিক্ষা বলি, সড়ক বলি, যেগুলো আবশ্যকীয় খাত সব শূন্য, কিন্তু এ সমস্ত বিনোদনের খাতগুলো বিনোদন হয় কখন? যখন আবশ্যক দরকার খরচটা পরিপূর্ণ হয়। এটা গেল উপরের দিক, নিচের দিকে বলতেছি আমি যে আমার সময়টা এ জায়গায় ব্যয় করতেছি কিসের পিছনে ব্যয় করতেছি, লাভটা কি হচ্ছে আমার? যেদিন খেলা হয় বড় খেলা রাস্তাতে যাওয়া যায় না, রাস্তার দোকানের সামনে বড় জিম পড়ছে, রাস্তাতে হাঁটার সময় নাই, কত দোকানের অসুবিধা আছে, কত মানুষ অসুবিধা আছে, এর খারাপের দিক একটা না বহুত খারাপের দিক আছে। আমি বলি এটা একটা নেশা, মানুষ যেমন খাওয়ার নেশা করে এটা একটা নেশা, যাদের ভিতরে নেশা হয়ে যায় তারা রাত্রে একটা সময় হলো খেলা থাকবে, দুটা সময় হলো খেলা থাকবে, খেলা দেখে না ঘুমে অফিসে যাবে, অফিসে যাওয়ার পরে জিমাবে। এই নেশা, এই নেশা থেকে বাঁচা উচিত, এটা কোনো অবস্থায় ইসলাম অনুমতি দিবে না। ওই খেলা অনুমতি আছে যেটা শরীরের জন্য চর্চা হয়, অর্থ সময় মেধা নষ্ট করে যেগুলো আমি ভালো কাজের জন্য ব্যয় করতে পারতাম সে জায়গায় আমি না করে এই ধরনের শুধু বিনোদনের জন্য ব্যয় করবো, ইসলামী অনুমতি দেবে না। কেন? আখেরাতে এগুলো আমার হিসাবের সময় দেওয়া লাগবে, আমার হিসাব তো শুধু আমার সময়টা তো বিনোদনের জন্য দেয়নি। হ্যাঁ, বিনোদন আমি করবো আমার আবশ্যক দিয়ে করার পরে, আর্থিক দিক থেকে অপচয় করে নাই, নষ্ট করে নাই। সবচেয়ে বলবো এটা, যে ব্যক্তি খেলার দেখা নিশা যখন খেলা চলে ওই যে ঘন্টাগুলো খেলা দেখতেছেন এই ঘন্টাগুলোর হিসাব যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার থেকে নিতে চান তাহলে কি উত্তর দিবেন উনি? প্রশ্ন, আমার বাবা অতীতে একজন মেম্বার ছিলেন, তিনি একজন রাগী মানুষ, তার অন্যতম বদ নেশার মধ্যে একটি হলো জুয়া বা তাস খেলা, তার এ বদ অভ্যাসের জন্য তিনি দাদার রেখে যাওয়া প্রায় সব জমি বিক্রি করেছেন, তার বয়স এখন প্রায় 56 বছর, ভুগতেছেন ইয়াজমা ও হাই প্রেশারে, তাই প্রতিদিন প্রায় 100 টাকার উপরে লাগতেছে তার ঔষধে। তার ছেলে মেয়ে এখন বিবাহিত, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি এখনো মোটরসাইকেল নিয়ে বাড়ি হতে অনেক দূরে জুয়া খেলতে যান, অথচ আমার মা বাড়িতে একা একা থাকেন। বাড়িতে বাবা ফেরে প্রায় রাত 2-4 দিকে। যেহেতু বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, তাই প্রতি মাসে বাবাকে টাকা পাঠায়, কিন্তু বাবার এই পথ অভ্যাসের কারণে মাঝে মধ্যে আমার তার প্রতি রাগ হয়। এই অবস্থায় আমার করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, আমার বাবা অন্য কারো কথা গ্রহণ করেন না, নিজ ইচ্ছা মতো চলতে আগ্রহী। বাড়িতে সবসময় টিভি দেখেন, বিশেষ করে সারা রাত সকালে ঘুমাতে যান। এক নম্বর কথা হলো ওনার মধ্যে দিনের অনুশোচনা সৃষ্টি করার চেষ্টা করা। 2 নম্বর হলো উনি যে কাজটা করতেছেন এই কাজের জন্য আপনাদের পক্ষ থেকে বিন্দু মাত্র কোনো সাহায্য না করা। টাকা যে জায়গাতে পাঠান, টাকা না পাঠায় ওনার ওষুধ যা লাগে মাসিক ওষুধ সব একসাথে কিনে দিলেন। উনি দোকান থেকে যে সমস্ত বাজার সদাইগুলো লাগে, যে নাস্তাগুলো করে, যা লাগে সব জন্য উনি উপযুক্ত সময় পায়। চা খান, চা থাকবে বাসায়, নাস্তাতে চা খান, সবগুলো আমি দোকানের মাধ্যমে সরবরাহ করবো সে জায়গায়, কিন্তু ক্যাশ টাকা আপনার হাতে দিব না। এটা গেল ওনাকে, কিন্তু এটা হওয়ার আগে তাকে দিনদার বানানোর চেষ্টা করা। এ জায়গায় যদি আমি তাকে টাকা দিয়ে উপকার করি, কিন্তু কবরে যে তাকে আমি কি দিয়ে উপকার করবো? বেঈমান হয়ে মারা গেলে তাকে আমি কি দিয়ে উপকার করবো? তিনি যে আমার বাপ হয়ে আমার মায়ের উপর জুলুম করছে, আমার মায়ের হক আদায় করতেছে না, আমার যে সম্পদ নষ্ট করতে কি করবো? যেন হাতে পায়ে ধরে হলো চিল্লায় পাঠায় দেওয়া। নিজে পারলে, নিজে ছুটিনি, আপনার চলেন আমি এক চিল্লায় যাই, আমরা একসাথে যাই। বহুত বুদ্ধি দিছি, এমন ছেলে গেছে বাপকে নিয়ে গেছে, একটা ভালো পরিবেশে গেলে, 3 দিন হোক, 1 চিল্লা হোক, 3 চিল্লা হোক, বহুত কষ্ট করে নিয়ে গেলে, এর চেয়ে খারাপ মানুষ ভালো হয়ে গেছে। যত খারাপ হোক না কেন, কারণ ভালো এমন একটা জিনিস, চম্বুক এমন একটা জিনিস, যে কোনো লোহায়ের সাথে এসে লাগলে তার ভিতরে আকর্ষণ আসবে। এই সাময়িক চিকিৎসার চাইতে আব্বাকে স্থায়ী চিকিৎসা করাতে হবে, সেটাকে আব্বাকে দিনদার বানানোর চেষ্টা করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর বললাম আর্থিক কোনো নগদ টাকা না দেওয়া। 3 নম্বর হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকা। এইভাবে যদি আমি আমার আব্বার হক আদায় করতে থাকি, এটা তবে এগুলো হলো ইতিবাচক। আর উল্টা যেগুলো আছে নেতিবাচক, কোনো অবস্থায় আব্বার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আব্বা আব্বাই, বাপ মা যতই ভুল করুক না কেন, বাপ মার সাথে যখন চোখ রাখবেও কথা বলা সন্তানের জন্য জায়েজ নাই। কেন? বাপ মার মর্যাদা অনেক উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একমাত্র বাপ মার ব্যাপারেই শক্তভাবে বলেছেন, তোমার বাপ মা যেন উহ শব্দ না করে, তুমি যেন বাপ মার সামনে উহ শব্দ না করো, যেন বাপ মা হাজার ভুল করলো সে ভুলটা শান্ত হয়ে স্বাভাবিকভাবে সমাধানের চেষ্টা করা, কঠোর হয়ে সমাধান না করা। ছোট বাচ্চার ব্যাপারে আমরা কখনো কঠোর হই না। 1 বছর 1.5 বছরের বাচ্চা কত অনিয়মিত করে, কখনো কি রাগ করে আসার দিছি, মারছি, থাপ্পড় দিছি, দিই না আমরা কেন? কারণ জানি সেকে থাপ্পড়ের উপযুক্ত না, তার শরীর থাপ্পড়ের উপযুক্ত না, আমার উপযুক্ত না, তা বাপ মা মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে কখনো আমার কাছে দুর্ব্যবহার পাওয়ার উপযুক্ত না। বাপের সাথে, বাপ মার সাথে কোনো অবস্থা না করা, তবে বাপ মার স্থায়ী উপকার করার চেষ্টা করা। সেই উপকার হলো বাপ মাকে হেদায়েত প্রাপ্ত হোক, এটা ফিকির করা। আর এখনোর জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সহিভাবে তবলিগে পাঠায় দেওয়া। এই বয়সের মানুষদেরকে যদি কষ্ট মস্তে একটা চিল্লাই দিয়ে আসা যায়, কত হিরোইন কর গাঁদা করে যায়, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে চলে আসতেছে। আর এত জুয়া তো সামান্য একটু নেশা। আল্লাহ তাআলা আমাদের সকলের আত্মীয় স্বজনের জন্য হেদায়েতের ফয়সালা করে দিক। প্রশ্ন, আমি মসজিদে ঢোকার পর দেখিলাম একতলা ফুল, দ্বিতীয় তলায় প্রথম কাতার বাদ দিয়ে দ্বিতীয় কাতারে লোক দাঁড়িয়েছে, এদের নামাজ হবে কিনা? হ্যাঁ, সামনের কাতারে যদি দাঁড়ানোর মতো ব্যবস্থা থাকে, তারপরে যদি দ্বিতীয় কাতার থেকে দাঁড়ায় তাহলে মাকরু হবে। মাকরু মানে তানজিহি, মাকরু হে তানজিহি, অসুন্দর, নামাজের মারাত্মক কোনো ক্ষতি হবে না। সূরা আনআমের আয়াত 147-এর শানে নুজুলে বলেছে, কাফেররা বলিত আমরা যে মূর্তি পূজা করিতেছি এবং কতিপয় বস্তুকে প্রাণীতে হারাম রূপে গণ্য করিতেছি, তাহা যদি আল্লাহ নাপসন্দ হইত, তবে আল্লাহ এই সমস্ত কাজ আমাদিগকে করিতে দিতেন না। অর্থাৎ আল্লাহ পছন্দ করেন এজন্য আমরা করিতেছি। এটা তো কাফের মুশরিকদের কথা, এটা ইমানদারের কথা না। ইমানদারের কথা হবে যে বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ভালো মন্দ সব কাজ করার অধিকার দিয়েছে। এখন এই মসজিদে এসে নামাজের পর আমি ইচ্ছা করলে তাফসীরে আসছি, আলহামদুলিল্লাহ। আবার যদি চাইতাম বাসার টেলিভিশনের সামনে বসে থাকবো, হাতের মোবাইল নিয়ে উলঙ্গ ছবি দেখবো, দেখতে পারতাম। দুইটা শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে দুইটা পথ দেখাই দিয়েছি, এখন তুমি ভালো পথে যাবে না খারাপ পথে যাবে তোমার এখতিয়ার, তবে এর ফলাফল তুমি আখেরাতে দেখবে। এটা হলো ইমানদারদের কথা। আর উপরে যে কথাটা সেটা হলো মুশরিকদের কথা। শরীরের দুর্গন্ধের কারণে পারফিউম বা সেন্ট ব্যবহার করা জায়েজ কিনা বললে ভালো হয়। পারফিউম দুই প্রকার, এক প্রকার ইউরোপ থেকে দামি দামি পারফিউম সাপ্লাই হয়, দামি দামি অনেক দামি, হাজার হাজার টাকা, 4-5 হাজার টাকা। এই পারফিউমের যে অ্যালকোহলটা থাকে, সে অ্যালকোহলটা থাকে আঙ্গুর কিসমিস খেজুর দ্বারা, যেটাকে আমরা মদ বলি, এই পারফিউম ব্যবহার করা যায় না। দামি যেগুলো খুব দামি ইউরোপ থেকে যেগুলো সাপ্লাই হয়, আমাদের দেশে যে পারফিউমগুলো ব্যবহার করা হয়, সেন্টগুলো ব্যবহার করা হয়, এর মধ্যে যে অ্যালকোহলগুলো দেয়, সেই অ্যালকোহলগুলো আনারস থেকে তৈরি, বিভিন্ন গাছের রস থেকে পাতা থেকে তৈরি। আবার এই অ্যালকোহল যারা তৈরি করে এদের থেকে আমরা ইফতা বিভাগে ফতোয়া বিভাগে এগুলো আমাদের পড়ানো হয় যে অনেকদিন পানি আটকায় রাখলে পানির মধ্যে পোকা তৈরি হয়, ওই পোকা দিয়ে অ্যালকোহল তৈরি করে। এক কথায় আমাদের দেশে ওষুধ বা সেন্ট এগুলোর মধ্যে যে অ্যালকোহল যেগুলো ব্যবহার হয়, অ্যালকোহল পাক না পাক না, হালাল অ্যালকোহল, এই পারফিউমগুলো ব্যবহার করা যায়। আর ইউরোপ থেকে যেগুলো আছে সেগুলো যদি নিশ্চিতভাবে জানা না যায় তাহলে বেশি দামিটা ব্যবহার না করা, আর যদি নিশ্চিতভাবে জানা যায়, ওরা যদি উল্লেখ করে দেয় হালাল অ্যালকোহল দেওয়া, তাহলে সেটা ব্যবহার করা যাবে। মূল ভিত্তি হলো অ্যালকোহল হালাল হওয়া না হওয়া, দামিটা আঙ্গুর কিসমিস খেজুর দ্বারা তৈরি, যেটা মদ, মূল মদ, ওটা এক ফোঁটাও হারাম, আর অল্প দামি যেটা সেটা আমাদের দেশের বিভিন্ন উদ্ভিদ থেকে তৈরি হয়, এটা হালাল। মোবাইলের ভিতরে কোরআন শরীফ রাখিয়া পড়া নাকি জায়েজ না, বুঝায় বললে ভালো হয়। আমরা তো জায়েজ না বলেন, আমরা তো জায়েজ বলি, যারা বলে জায়েজ না তাদের কাছ থেকে দলিল নেবেন, কিন্তু এ মাসলা সহি না, ভুল মাসলা। রোজার ফিদিয়া কি, বুঝায় বললে ভালো হয়। রোজার ফিদিয়া হলো যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম না, শারীরিকভাবে অক্ষম, সামনেও সক্ষম হওয়ার আশা করা যায় না, এমন ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দেওয়া হয়। তবে যে ব্যক্তি সাময়িক অক্ষম, এখন রোজা রাখতে পারতেছে না, সামনে সুস্থ হয়ে রাখার মতো বয়স, শারীরিক অবস্থা আছে, এই ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দিলে হবে না, এই ব্যক্তি পরবর্তীতে সুস্থ হয়ে আদায় করতে হবে। তাহলে যে ব্যক্তি অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে এমন অসুস্থ যে আর রোজা রাখতে পারবেন না সামনেও, এই ব্যক্তির পক্ষ থেকে এক একটা রোজার 1 কেজি 700 গ্রাম আটার দাম, এক একটা রোজার 1 কেজি 700 গ্রাম আটার দাম এতিম মিসকিন অসহায়দেরকে দিয়ে দিতে হবে। এমন হলে রমজানের শুরুতেও দেওয়া যাবে, আবার এক একদিনে এক একদিন দেওয়া যাবে, আবার রমজানের পরে ইচ্ছা করলে দিতে পারবে। একসাথে যদি আমি ইচ্ছা করি যে আমার দাদি নানি এমন অসুস্থ আর রোজা রাখতে পারে না, আমি 30টি রোজার, এক একটা রোজার সৎকাতুল ফেতরা যে পরিমাণ বলা হবে ওইটা দিলে ভালো, সৎকাতুল ফেতরা যদি 50 বা 55 টাকা দেওয়া হয় তাহলে আমি একসাথে 30টি রোজার 1500 বা 1700 টাকা এতিমখানায় দিয়ে দেবো, আদায় হয়ে যাবে। কিন্তু সক্ষম ব্যক্তির পক্ষ থেকে হবে না, অক্ষম ব্যক্তির পক্ষ থেকে। নামাজে প্রত্যেক সুরার আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলা ঠিক আছে কিনা বুঝিয়ে বললে ভালো হয়। নামাজে শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নাত, সানা পড়ার পরে নামাজের তাকবীরে তাহরিমে ওজার পর শান্তভাবে সানা পড়বো, সুন্নাত, কোনো তাড়াহুড়োর বিষয় না। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ স্বাভাবিকভাবে পড়ে তারপর আলহামদুলিল্লাহ শুরু করব, যদি একাকীভাবে নামাজ পড়ি অথবা ইমাম সাহেবে নামাজ পড়ান। আর আলহামদুলিল্লাহর পরে যে সূরাগুলো পড়ব সেই সূরাগুলোর ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ পড়ব, বিসমিল্লাহ পড়লেও সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না, বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। সূরার মাঝখানে যেটা পড়ি, আমার বড় বোনের ছেলের বয়স 3 বছর হওয়ার পরেও যখন কথা বলতে পারতো না, তখন বড় বোন মনে মনে নিয়ত করেন যে তার ছেলেকে তিনি আল্লাহর রাস্তায় দিবেন। ছেলে বড় হয়েছে এবং সুস্থ, এবং ছেলে পড়িছে দাখিল মাদ্রাসায়, ছেলে এবার দাখিল পরীক্ষাও দিয়েছে। এখন আমার বোনের ইচ্ছা তাকে সে মাদ্রাসায় আলেম পড়াবেন, কিন্তু বোনের স্বামী চাইতেছেন তাকে কলেজে ভর্তি করাতে। এক্ষেত্রে আমার জানার বিষয় হলো তাকে কলেজে পড়ালে কি কোনো ক্ষতি হবে, বিশেষ করে বড় বোনের নিয়তের বিপরীত হবে নাকি? ছেলেকে আল্লাহ রাস্তায় দেওয়ার অর্থ হলো মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় পড়ানো না, ছেলেকে আল্লাহ রাস্তায় দেওয়ার অর্থ হলো ছেলেকে দিনদার পরেজগার ধার্মিক বানানো। আর ধার্মিক বানানোর জন্য যে মাদ্রাসায় দেওয়া হয়েছে এই মাথায় শতকরা 95 জন ধার্মিক হয় না, খ্রিস্টান তৈরি। এজন্য স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা এটা উদ্দেশ্য না, ছেলেকে ধার্মিক বানাতে হবে। যদি ছেলেকে ধার্মিক বানায় তাহলে তার মায়ের ইচ্ছাটা নিয়তটা পুরো হবে, আর বাপ মা চেষ্টা করার পরও যদি সে না হয় তাহলে বাপ মার দায়ী হবে না। কিন্তু নির্দিষ্টভাবে মাদ্রাসায় পড়াতে হবে এটার অর্থ না। যদি বলতো যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো তারপরে চেষ্টা করার পরে বিদ্যা হতো, কিন্তু মূল উদ্দেশ্য হলো ধার্মিক বানানো, এটা মনে রাখা। নামাজ পড়ার সময় যখন কেরাত পড়া হয় এবং নামাজের সময় সিজদা করা হয় ও তাশাহুদ পড়ার সময় অনেক অনেকে চোখ বন্ধ করে রাখেন, এ সময় কি চোখ বন্ধ করে রাখা রেখে নামাজ পড়া যায়? নামাজের মধ্যে চোখ বন্ধ রাখার ক্ষেত্রে যদি নামাজের ধ্যান খেয়াল একাগ্রতা বৃদ্ধি হওয়ার আশা থাকে তখন চোখ বন্ধ করে রাখার অনুমতি আছে সাময়িক সময়, স্থায়ীভাবে না। এক আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা শুনাইছিলাম যে উনি ওনার বড় ওস্তাদের কাছে যে বলতে, হুজুর আমি রাত্রে স্বপ্নে দেখি যে আমি জান্নাতে গিয়েছি, আমার সামনে হুর আসতে, সব হুর গুলো অন্ধ। আল্লাহওয়ালা বুজুর্গ বলছেন যে তুমি মনে হয় নামাজের সিজদার মধ্যে চোখ বন্ধ করে রাখো নাই। হুজুর হ্যাঁ, না নামাজের মধ্যে চোখ বন্ধ করে রাখো না, তবে সাময়িক সময় বন্ধ করার অনুমতি আছে যদি একাগ্রতা আসে। এইটা নিয়মিতভাবে অভ্যাসে পরিণত করা যাবে না, কেন চোখের একটা সুন্নাত আছে নামাজের মধ্যে, এক এক জায়গায় রাখতে হয়। আল্লাহু আকবার বলে যখন হাত কানের লতি পর্যন্ত উঠায় তখন হাতের আঙ্গুলগুলো কিভাবে থাকবে, এবং হাত বাঁধার সময় বুকের উপর বাঁধবো নাকি নাভির নিচে না নাভির উপরে? আল্লাহু আকবার বলার সময় হাতগুলো স্বাভাবিক থাকবে, হাতের আঙ্গুলগুলো একটু বাঁকা করে কেবলামুখী রাখার চেষ্টা করা, দুই হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা দুই কানের লতি স্পর্শ করানো মুস্তাহাব, স্পর্শ না করাতে পারলেও কানের লতি বরাবর করা উত্তম। হাত ওঠানোর পরে ডান হাতের বৃদ্ধা এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজির গোড়ায় আমি শক্ত করে বাঁধলাম, বাঁধার পরে ডান হাতের মাঝখানের দুই আঙ্গুল বাম হাতের নলার উপর টান টান করে রাখলাম, রাখার পরে হাতটা ছেড়ে দিব, ছেড়ে দিলে যে জায়গায় যে দাঁড়াবে সে জায়গায় হাতটাকে আটকাই শক্ত করে বেঁধে নিব। এই হলো হাত বাঁধার সুন্নাত। বুকে যে হাত বাঁধার হাদিস গুলো আছে সেই হাদিস গুলো মহিলাদের হাদিস, হাদিস গুলো পুরুষের হাদিস না। তাহতা সুন্নাহ স্পষ্ট হাদিসে আছে যে হাত বাঁধতে হবে নাভির নিচে। নামাজে সানা পড়া কি, না পড়লে কি অসুবিধা হবে? সানা পড়া সুন্নাত, নিয়মিতভাবে না পড়লে গুনাহ হবে, সাময়িক কোনো এক সময় না পড়লে গুনাহ হবে না। রুকু করার সময় চোখে দৃষ্টি কি পায়ের মাঝখানে রাখবো না সিজদার দিকে রাখবো? পায়ের পাতার উপর থাকবে রুকুর সময়। সিজদা করার সময় হাত দুইটা কতটুকু ফাঁকা রাখবো এবং আঙ্গুলগুলো কিভাবে রাখবো বুঝিয়ে বলবেন। সিজদা করার সময় দুই হাতের মাঝখানে এক বিঘাত পরিমাণ ফাঁকা রাখা, কান থেকে যদি কোনো ময়লা পড়ে তাহলে যেন আমার দুই হাতের পিঠের উপর পড়ে, এইভাবে হাতটা রাখা। দুই হাতের বৃদ্ধা আঙ্গুল থাকবে চোখ বরাবর, নাক এবং চোখের মাঝখানে, চেহারা হাতের উপরে বসবে না, আবার হাত ও চেহারার সাথে স্পর্শ লাগবে না, এভাবে হাত রাখলাম। সিজদায় যে জায়গায় হাঁটু রাখবো, হাঁটু রাখার থেকে আনুমানিক এক হাত দূরে হাত এভাবে বিছালাম। সিজদায় সময় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখা, একেবারে মিলিয়ে রাখা না এবং উঁচা করে না রাখা। আমাদের সমাজে একসময় মানুষ মনে করতো গুগুর ডিম হাতের মধ্যে বসে, ছোটবেলা আমরা শুনতাম এমন এমন কোনো কথা না, স্বাভাবিকভাবে হাতটা রাখা, হাতের আঙুলগুলো থাকবে কেবলামুখী, উত্তর দক্ষিণে যেন না থাকে। তাশাহুদের সময় চোখের দৃষ্টি কোথায় থাকবে? তাশাহুদের সময় চোখের দৃষ্টি থাকবে কোলের দিকে। সালাম ফেরানোর সময় চোখের দৃষ্টি কোথায় বা কিভাবে সালাম ফেরায়, অর্থাৎ সঠিক সালাম ফেরাবে কিভাবে? সালাম ফেরানোর সময় নিয়ম হলো যে আসসালামু আলাইকুম থাকবে আমার চেহারা কেবলামুখী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন থেকে বলা শুরু করব তখন চেহারা ডান দিক থেকে ঘোরা শুরু করবে, ডান দিক থেকে ঘুরে আমার চেহারা ডান কাঁধের দিকে ফিরবে, দৃষ্টি থাকবে ডান কাঁধের উপর, ডান পাশের মুসল্লির উপর না। অনেক ক্ষেত্রে ঘাড়টাকে নিচের দিকে ঘুরায় একেবার ব্যায়াম করার মতো, জিমে ব্যায়াম করার মতো ঘাড়টাকে বিরায় এনে একেবার ফিরায়, এত কষ্ট করার কোনো দরকার নেই। চেহারাটা কেবলা মুখে থাকবে, কেবলা মুখ থেকে ডান দিকে ফিরবে, আবার চেহারা কেবলার মধ্যে ফিরে আসবে, আবার সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম বলে ওয়া রাহমাতুল্লাহ বলার সময় আবার বাম দিকে ফিরবে, তবে দৃষ্টি ডান কাঁধের সময় ডান দিকে, ডান দিকের সময় ডান কাঁধে, বাম দিকের সময় বাম কাঁধে, এর চাইতে ডানে বামে আল্লম্বা করা ঠিক না, সুন্নাতের খেলাফ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি মাসআলা বুঝে তার উপর আমল করবার তৌফিক দান করুক। আগামীকাল আমাদের মসজিদে আলোচনা হবে ইনশাআল্লাহ, আলোচনার পরে ইবাদতের জন্য আমরা সব হব, আলোচনা মূল উদ্দেশ্য না, ইবাদতের একটা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য। তবে তার আগে আমাদের কিছু করণীয় আছে, সেটা হলো বাসায় কোনো অবস্থায় হালুয়া রুটির জন্য সাহায্য করব না। চাউল তো কিনা হয়ে গেছে, হালুয়ার জন্য তো গুড় কিনা হয়ে গেছে, আজকেই গেছে, সীমালঙ্ঘন তো করবো না এবং ধারে কাছেও যাবো না। দুই নম্বর হলো, বড় ছেলে থাকলে তাদের পকেটে তো টাকা দিব না এবং বরং তাদের পকেট থেকে টাকা শেষ করে নিব, আগামীকাল কোনো আতসবাজি যেন না করতে পারে। এই দুইটা বাসায় হয় হালুয়া রুটির আতসবাজি, আর বাহিরে ছেলেরা করে ফুটকাবাজির আতসবাজি, সবাই বলার শেষ। একথা মনে করে রাখি, আতসবাজি হারাম। হার্টের রুগী আছে, ছোট বাচ্চারা আছে, কত মানুষের কষ্ট হয়, অপচয় এবং মানুষের জন্য কষ্টের কারণ হয়। আমার অর্থের কারণে, আমার সাহায্যের কারণে, আমার সমর্থন মৌন সমর্থনের কারণে যদি আমার ছেলে এই গুনাহে লিপ্ত হয়, আমি এর গুনার ভাগীর হব। এই জন্য শবে বরাতকে শবে বরাতের মতো রাখা। বাসার মহিলারা কবে খাইলে সমস্যা কি একটু, আমি বলি এই আধা ঘন্টা সময় রুটির পিছনে না দিয়ে আধা ঘন্টা সময় তসবিহ তাহলিল করেন। আবার ওই আগের মতো ইহুদির মতো কবে আজকে বানায় আজকে খাবো না কালকে দিয়ে খাবো, আগের দিন খাবো, খাওয়ার দরকার কি খালি রুটি। ইহুদি নাসারাদের এই শয়তানের চাল। এই জন্য আগামীকালে সভাবরার জন্য আমাদের সুন্দর হয়, সেজন্য আলোচনা হবে, তার আগের এই দুইটা কাজ থেকে বাঁচতে হবে। যদি হালুয়া রুটির জন্য আয়োজন থাকে, থাক, এ সপ্তাহে না সামনের সপ্তাহে খাই, কালকে ইবাদতের ইবাদতদিনে হালুয়া রুটি বানানোর দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله নিঃসন্দেহে গুনাহগার, يا الله গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সাহি দরবারে হাত তুলেছি, يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন, يا الله আগামীকাল সবে বরাতকে يا الله উদ্দেশ্য করে যে আমল করলে আপনি সন্তুষ্ট হবেন, আপনার থেকে ক্ষমা পাবো, সে আমল সেভাবে করে আপনার থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন। يا الله দুনিয়াতে তো এমনিতে আসি নাই, ইয়া আল্লাহ ছোট বাচ্চাকে ইয়া আল্লাহ লালন পালন করতে যে বাপ মা বোঝে যে আমাদের বাপ মা আমাদের পিছনে কত কষ্ট করেছিলেন, ইয়া আল্লাহ মায়ের এক শীতের রাত্রের কষ্টে তো আমরা বিনিময় দিতে পারি নাই, ইয়া আল্লাহ এ সময় যদি বাপ মা থাকতে, ইয়া আল্লাহ বাপ মার মুখে হাসি ফুটানোর চেষ্টা করতাম আমরা, কিন্তু বাপ মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকে অন্ধকার কবরে আমবাগানের নিচেই বাঁশবাগানের নিচেই পড়ে রয়েছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শাবানকে উদ্দেশ্য করে ইয়া আল্লাহ আমাদের বাপ্পার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ বাপ্পার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ বাপ্পার ঋণ শোধ করতে পারি নাই, বাপ্পা থাকতে বাপ্পার কদর বুঝি নাই, ইয়া আল্লাহ সেই হকগুলো নষ্ট করেছি এগুলোকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের বাপ্পার জন্য জান্নাতের উপরে দাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের বাপ্পার জন্য জান্নাতের উঁচু মর্তবার ফয়সালা করে দেন। আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এক ভাই তার আব্বার কথা বললেন, কত বাপমা এমন রয়েছে ছেলের মুখে দাড়ি বাপের মুখে দাড়ি আসি নাই, ছেলে নামাজি বাপমা বাপমা নামাজ পড়ে না, ইয়া আল্লাহ আমাদের সকলের বাপমাকে ইয়া আল্লাহ পরিপূর্ণ হেদায়েতের পায়খানা করে দে, আমরা যেন আমাদের বাপমা সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে জান্নাতে যেতে পারি সেই পায়খানা করে দে, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আনে ওয়ালা সবে বরাতকে যেভাবে আমল করা দরকার যেভাবে কদর করা দরকার সেভাবে আমল করবার তৌফিক দান করেন, সমস্ত রকম বদরুসুম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, হালুয়া রুটি আতসবাজি থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের জীবনকে আপনার সন্তুষ্টি মোতাবেক চালাবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টি মোতাবেক জীবন চালিয়ে দুনিয়া আখিরাতের কামিয়াবি লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ কোরআনে কারীমের তাৎপর্য বুঝে সেগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আনে ওয়ালা রমজানকে কদর করে রমজানের যথাযথ হক আদায় করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ অনেক বৃদ্ধ মানুষ দূর থেকে এসে লম্বা সময় বসে থাকে, ইয়া আল্লাহ তাদের এবং আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, ইয়া আল্লাহ দূর দূর থেকে যে সমস্ত ভাইয়েরা ইয়া আল্লাহ এই সমস্ত আবহাওয়া অনুকূলে না ইয়া আল্লাহ কাদার মধ্যে এসেছে আল্লাহ তাদেরকে হায়াত বরকত দান করেন। ইয়া আল্লাহ এই সামান্য সময়টুকুর ওসিলায় তাদের এবং আমাদের সকলের সময় বরকত দান করেন, দুনিয়ার কামিয়াবি দান করেন। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন, যারা অসচ্ছল তাদের জন্য হালাল রিজিকের দ্বারা স্বচ্ছলতা লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনে কিছু সৎকায় জারিয়া এমন কিছু নেক কাজ করে যাওয়ার তৌফিক দান করুন যার সব আমরা ইয়া আল্লাহ কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত লাভ করতে পারি, এমন কিছু সৎকায় জারিয়া করে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি তো বড় অন্তর্যামী, আমাদের সকলের মনের খবর জানেন, কার মনে কি আশা, বুক ভরে আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ আমাদের সকলের মনের সমস্ত নেক আশাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।